يوم الدين الذي من بداية لا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله صلى الله تعالى وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من دون الله من ولي ولا نصير وقال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والنصارى والمشركين وفي رواية أخرى من تشابه بقوم فهو منهم رواه أبو داود والنسائي যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মানুষের দুটি পরিচয় আছে, একটা আকীদাগত পরিচয়, একটা বাহ্যিক পরিচয়। বাহ্যিক পরিচিতি ফুটে ওঠে তার আকীদাগত বিশ্বাসের বহিঃস্ফুরক হিসাবে। মানুষ শুরুতে বাহ্যিকটাই দেখে এবং এটাই স্বাভাবিক, কারণ কারোর অন্তর সহজে বোঝা যায় না। আর এ কারণে ইসলাম মানুষের বাহ্যিক সংস্কৃতির বিষয়টাকেও হালকা করে দেখেনি। ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে আজকাল অনেক উচ্চশিক্ষিত মানুষও সুন্দর সুন্দর যুক্তি দিয়ে কথা বলেন, যেমন একটা এই যে পোশাকই কি যায় আসে, অন্তর ভালো তো সব ভালো, পোশাক কোনো ব্যাপারই না। এর মধ্যে আবার কিছু মধ্যবর্তী লোক আছেন যাদের পোশাক দেহটাকে দুই রকম, নিচের দিকে একটা সংস্কৃতি, মাথা আরেকটা সংস্কৃতি, চেনা বড় মুশকিল। ছেলেরা এখন নতুন নতুন ড্রেস পরে বাইরে বের হয়, যেমন খুশি তেমন সাজো বলে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় একটা অনুষ্ঠান হয়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন, মানে সেলিব্রিটি যে যত সং সাজতে পারবে সে ফার্স্ট প্রাইজ পাবে। বাংলাদেশের রাজধানীতে খেলার উৎসব হচ্ছে, সেলিব্রিটি তো ঘুম হারাম হয়ে গেছে। খেলা তো খেলাই, হার জিত তো থাকবেই, কিন্তু হংকং জিতে গেল বাংলাদেশ হেরে গেল, হংকং আগেই বলছিল আমরা একটা বিশ্ব রেকর্ড করব, কি যে বাংলাদেশকে যদি হারাইতে পারে এটাই বিশ্ব রেকর্ড হবে, তারা যা বলল তাই করল, বাংলাদেশের টাইগাররা বিড়াল হয়ে গেল। এরপরও আমাদের ছেলেরা খুবই খুশি, সারা রাত জেগে খেলা দেখল। এই হুঁশ নাই যে সচিন টেন্ডুলকারের মতন বিশ্ববিখ্যাত খেলোয়াড়ও ঢাকায় এসে এসব পুস্কিদের কাছে শূন্য রানে ফেরত চলে গেছিল, হতেই তো পারে, খেলা তো খেলাই, ভাগ্যের ব্যাপার। কিন্তু সেখানে যে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো সেটা কি হলো, সেখানে যাদের চোখ আছে তারে দেখেছে, আমরা দেখি না, খেলে পত্রিকা ছবি দেখেছি। যখন যে দেশের মানুষ অন্য দেশে যায় সে দেশের সংস্কৃতি প্রথমে নজরে পড়ে, এয়ারপোর্ট থেকে নামলেই বিদেশি মানুষদের দেখলেই বোঝা যায় এরা কোন দেশের মানুষ। আপনি ঢাকা থেকে কাঠমান্ডু এয়ারপোর্টে নামেন, দেখবেন সেখানকার এয়ার হোস্টেস, অফিসার, কর্মচারী সবারই চেহারা বাংলাদেশের চাইতে ভিন্ন, মনে হয় সব বৌদ্ধ, গেরুয়া বসন পরা, মাথা নেড়া, চুল নেই, দাড়ি নেই, ঘুরে বাচ্চে কিছু, একটা উদ্ভট কারবার। কিন্তু রাগ করলে হবে না, ওটাই ওদের সংস্কৃতি, ওটা ওদের ধর্ম। যে দেশে যাবেন তাদের একটা নিজস্ব সাংস্কৃতিক বাহ্যিক বৈশিষ্ট্য আছে। একমাত্র বাংলাদেশ একটা কিম্ভূত কিমাকার দেশ, এখানে সব রকম লোকই পাওয়া যায়, জগা খিচুড়ি। ভুটানের রাজা জিগমে সিগমে ওয়াংচুক বাচ্চা ছেলে যখন এসেছিলেন বাংলাদেশের সার্কের মিটিংয়ে, তখন তার বয়স ছিল 43 বছর। আর তার পাশেই আমাদের বিখ্যাত মানুষটা, সাবেক প্রেসিডেন্ট, তার বয়সটা দুই গুণেরও বেশি। পাকিস্তানের রাজা প্রধানমন্ত্রী আছেন, ভারতের প্রধানমন্ত্রী আছেন, 7টা দেশের সব বসে আছেন। আপনি ছবি দেখলে বুঝতেই পারবেন না যে বাংলাদেশের কোনটার মধ্যে। 6টা দেশের নেতার 6 রকম পোশাক, বাংলাদেশের নেতার পোশাকে হিসাব নাই। উনি পোশাক পরেছেন খ্রিস্টানি পোশাক, মানে যাতে খ্রিস্টান দেশ খুশি হয় উনি সেই পোশাক পরেছেন। ওনার বাংলাদেশের মানুষের যে নিজস্ব একটা পোশাক আছে ওই হুঁশোনার মধ্যে নাই। সাংস্কৃতিক দৈন্য যখন একবার কোন দেশে ঢুকে পড়বে, সেই দেশে রাজনৈতিক দৈন্য অটোমেটিক্যালি চলে আসবে। সাংস্কৃতিক বিপর্যয় ঘটলে সে দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটানো খুবই সহজ। অন্য দেশের লোকেরা তাদের সংস্কৃতিকে লালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করে, দুর্ভাগ্য আমাদের দেশ সেটা নয়, এদেশে সম্পূর্ণ উল্টা। রাজধানীর বুকে যে বিশাল একটা আয়োজন হয়ে গেল কোটি কোটি টাকা ব্যয় করে, সেখানে গান গাইবার জন্য বাংলাদেশে কোনো কণ্ঠশিল্পী জুটল না। ভারত থেকে আমদানি করে আনতে হলো প্রায় 100+ প্লেয়ারকে আনতে হলো। এরপরে যেসব কাণ্ড কারখানাগুলো হয়েছে, আর যে মেয়েগুলো যেভাবে নাচানাচি করেছে, তো হচ্ছে যে বললে ভালোই হতো যে বাবা তোর এইগুলো ঘরের মধ্যে না করে বাইরে কর। কিন্তু টিভির বদৌলতে সারা দুনিয়া দেখেছে যে বাংলাদেশের রাজধানীকে বলে মসজিদের নগরী, সেখানে কি চমৎকার নাচের নগরীতে পরিণত হয়ে গেল। বিদেশিরা দেখে গেল যে বাংলাদেশের সংস্কৃতি কি, তারা জানলো বাংলাদেশ একটা নগ্ন বেহায়ার দেশ। অথচ বাংলাদেশের গ্রামে গঞ্জে আজ পর্যন্ত মা বোনেরা রাস্তায় বের হয় না বোরকা না পরে, পর্দার সঙ্গে ব্যতীত। এটা বাংলার আসল চেহারা ওই বেহায়া মহিলারা নয়, বাংলার আসল চেহারা ওই জিন্স পরা নানাবিধ রঙের প্যান্ট শার্ট পরা ওই ছেলেগুলো নয়, এমনকি বাঘের চামড়া রূপ ধারণ করেছে ছেলে মুখ লাগাইছে। আমি বাঘ, তুই হলি একটা মানুষ হয়েছে বাঘ? এক থাপ্পড় দিলে 3 দিন ঘুমই থাকে, একবার ধমক দিলে 4 বার পেশাব করে, ও হয়েছে বাঘ? আমি টাইগার, রঙে টাইগার, কাজে কি? তুই বিড়াল আছে তো খারাপ। এই সমস্ত উদ্ভট কারবার বাংলাদেশেই পাওয়া যাবে, অন্য দেশে নাই। আমি ভাবলাম আজকে এর উপরই খুদ্দাদ, ইসলামে কি নিজস্ব কোন সংস্কৃতি নাই? ইসলামপন্থী রাজনীতিকদেরকেই বলছি, তোমরা হইলে এ কাজের সবচেয়ে বড় গোড়া। তোমাদের পোশাক মডার্ন করতে গিয়ে এমন করে ফেলেছ যে তোমাদের চেনাই যায় না তোমরা ইসলামপন্থী না ইসলাম বিরোধী। পার্থক্য একটা হয়, সালাত আদায়ের সময় মাথায় একটা টুপি থাকে আর নিচে সব থাকে খ্রিস্টানদের মতো। আলমদের অবসর তাই হয়েছে, তাদের পোশাক আস্তে আস্তে চলে গেল। একটা কামালপাড় ছেলেকে বোঝা যায় না এটা একটা ইসলামপন্থী ছেলে, সব চলে গেছে ওই পাশ্চাত্যমুখী। আর এগুলো দেখেই মনে হয় আল্লাহ রসুল হাদিসটা বারবার মনে আসে, আল্লাহ তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্বেকার উম্মতের অভিশপ্ত পথভ্রষ্ট উম্মতদের অনুসারে তোমরা হয়ে যাবে। ঠিক সেটি এখন দেখছি আমরা, দিনী মাদ্রাসাগুলি করা হয়েছিল দিনী লেবাস পোশাক থাকার জন্য, দিন উঠে গেল এখান থেকে, এই ক্যাম্পাস পেরিয়ে বাজারে নদার বাজারে গেলেই বাস টু বি আউট। মাদ্রাসার ছাত্র তুমি, তোমার সঙ্গে অন্যদের পার্থক্য কোথায়? তুমিও দেখে টিভি দেখছো নাচানাচি করছো, ও আরেকটা ছেলেও সে টিভি দেখে নাচানাচি করছে, ফারাকটা কি? সাংস্কৃতিক পার্থক্য অর্থাৎ কৃষ্টিগত পার্থক্য ভিতরে যেটা থাকা উচিত ওরা হারিয়ে গেছে। এই বিষয়ে সব তো এখন বলা সম্ভব হবে না, কতগুলো বিষয় আপনাদের সামনে বলে দিই। মৌলিক নির্দেশ একটা শুনে রেখে দেন, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন কড়াভাবে আমাদেরকে, খালিফুল ইহুদা ওয়াল নাসারা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি নাসারা ও মুশরিকদের বিপরীত করো, এই মৌলিক নির্দেশটা খালি মনে রাখবেন। আর একটা হাদিস হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সামঞ্জস্য অবলম্বন করবে কিয়ামতের দিন সেই জাতির সঙ্গে হাসর হবে তার। দুনিয়াতে যে জাতির সামঞ্জস্য করবেন আখেরাতে ঠিক আপনি তার সঙ্গে উঠবেন, অতএব সাবধান থাকেন। দুটি মৌলিক হাদিস মনে রাখেন। এবার আসেন কিছু বিশেষ নির্দেশনা আপনাদের শুনিয়ে দিই। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل من الكعبين من الازار في النار رواه البخاري প্যান্ট পায়জামা লুঙ্গি যাই পরো ট্রাক্টর নিচে যেটা যাবে ওটা জাহান্নামে যাবে। আল্লাহ তার দিকে কেমন টাকা বেরোনা, এটা একটা মৌলিক দিক নির্দেশনা, বিষয়টা খেয়াল রাখবেন সবাই। সালাতের সময় খেলে ট্রাক্টরের উপরে কাপড় তুলবেন, সালাতে বেরিয়ে গিয়ে আবার ছেড়ে দেবেন, রাস্তা ধুলোটা সাফ করবেন, এটা হবে না। ওয়ান হুযাইফাতা রাদিয়াল্লাহু আনহু নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরিবা ফি আনিয়াতিল ফিদদা ওয়াজ যাহাব ওয়ান নাকুলা ফিহা ওয়ান লাফসিল হারির ওয়াদ্দিবাজ ওয়ান লাজদাস আলাইহি মুত্তাফাকুন আলাইহি। হুযাইফা ইবনুল ইয়ামান সাহেব সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার রাসূল আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে কোন অবস্থায় যেন আমরা রূপা বা সোনার তৈরি পাত্রে পানি পান না করি, খাদ্য ভক্ষণ না করি, এবং আমরা যেন রেশমের কাপড় পরিধান না করি বা রেশমের বেডশিটের উপরে উপবেশন না করি। রাজশাহী রেশম নগরী, সাবধান থাকবেন, এটা পুরুষের জন্য চিরদিনের জন্য হারাম, মহিলাদের জন্য জায়েজ আছে। وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم راى النبي صلى الله عليه وسلم علي ثوبان معصفرين একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে দুটো পোশাক দেখলেন যা গেরুয়া রঙে ডুবানো। এই যে বৌদ্ধরা গেরুয়া পোশাক পরে দেখেন না, আল্লাহ রাসূল কি বললেন, হাযি মিন সিয়াবিল কুফফার, এটা হলো কাফেরদের লেবাস, খুলে ফেল। উনি সঙ্গে সঙ্গে খুলে ফেললেন, বলছেন হে আল্লাহ রাসূল আমি কি পোশাকটা ধুয়ে রং উঠিয়ে পড়তে পারবো? বলে না, বল আহরেক হা, ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কি বোঝা গেল, কাফের মুশরিকদের অনুসরণে কোন পোশাক যদি আপনি করেন তাহলে ওটা আল্লাহ রসুল শুধু বাদ দিতেই বলেননি, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে বলেছেন। আর ওই ওই রংটাতে বুঝতে পারছেন ওটার বিশেষ ধর্মীয় রং গেরুয়া বর্ষণ। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইজরাতুল মুমিনি ইলা আনসাফি সাকাইহি লা জুনাহা আলাইহি ফিমা বাইনহু ওয়া বাইনাল কাবাইন মোমেনের তহবন্দ অর্থাৎ ইজার লুঙ্গি পায়জামা প্যান্ট যাই বলেন এটা হবে আনসাফে সাকাইহে নিস্ফ সাক, পরিমাণ কি লা জুনাহ আলাইহি ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন, টাকনুর উপর থেকে হাঁটুর পর্যন্ত এই মধ্যবর্তী স্থানে থাকবে, হাঁটুর উপরে যাবে না টাকনুর নিচে যাবে না, এর মধ্যে আপনার পোশাক থাকবে, এটা হল মুমিনের পোশাক। বলা পরে আল্লাহ বলছেন দেখো মা আসফালা মিনাল যালিক ফাফিন্নার, এর চাইতে যা নিচে যাবে সেটুকু জাহান্নামে যাবে। কালা যালিকা সালাসা মাররা, এই কথাটি আল্লাহ রসুল তিনবার বলেছেন, রাওয়াহু আবু দাউদ। পাঁচ নম্বর হাদিস শুনেন, ওয়ান সালেম আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ইসবালু ফিল ইজারে ওয়াল কামিস ওয়াল ইমামা মান জাররা মিনহা শাইয়ান মিন খুয়ালা লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, রাওয়াহু আবু দাউদ। একদিন আল্লাহর রাসূল পায়জামা, জামা এবং পাগড়ি, এই তিনটি বিষয় একসঙ্গে বললেন, বলার পরে বললেন, দেখো মান জাররা মিনহা শাইয়ান, এগুলোর মধ্যে যারা খোয়ালা অর্থাৎ অহংকার বসায় এগুলো লম্বা করবে, লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, তার প্রতি আল্লাহ পাক কিয়ামতের দিন রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না, মানে তাকে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ পাগড়িওয়ালারা সাবধান, ভাবছেন পাগড়ি সব জান্নাতে চলে যাবেন, এত সস্তা না, আসর পড়লেন সালাম ফিরালেন পাগড়ি খুলে পাশে রেখে দিলেন, সারা দিন পাগড়ির খবর নাই, মহাজন একামত দিচ্ছে উনি তো পাগড়ি বাঁধতে শুরু করেছে, কত যে লম্বা, কেউ কেউ আছে জুলকার নেন, পাগড়ি পিছন দিকে ঝুলেতে হয় না, অনেকের আছে পাগড়ি দুই কান দিয়ে ঝোলে, পিছন দিকে কিছু নাই, ওদেরকে আমরা বলি দুলকার নেন, দুই সিংওয়ালা। পাগড়ির সুন্নত নিঃসন্দেহে, এটা কোনো অহংকার প্রদর্শনের জন্য নয়, পারলে সবসময় পড়ুন কোনো সমস্যা নাই, এটাকে অহংকার বসে পড়লে শাস্তি তো শুনতেই পেলেন। ঠিক জামা দেখলাম এখানে কিছুদিন ছেলেরা এত লম্বা লম্বা পায়জামা পরা শুরু করলো পাঞ্জাবি, ওরে বাপরে বাপ, সে মৌলবি ফেল, হাঁটুর তলায় প্রায় টাকনো ধারে চলে যাচ্ছে, এত লম্বা পাঞ্জাবি এখন আমাদের খাটো হয়ে গেছে, পাশে আলগা হয়ে যাওয়া জামা গায়ে দেখেন, মেয়েরাও তাই এত লম্বা লম্বা পড়ছে এখন, মেয়ে এখন তো মেয়ে বোঝাই যায় না, উঠতে উঠতে একেবারে প্রায় শেষ, মেয়েগুলো এত বেহায় হয়ে গেছে, এত এরা নির্যাতিত হচ্ছে, এদের কোনো পরিবর্তন নাই, বিশেষ করে যারা একটু টাকাওয়ালা মহিলা ওরা তো একবার জাহান্নামের কীট হয়ে গেছে। হে মেয়ে সাবধান, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা খারাজাত নিসা ইস্তাশরাফাহা শাইতান, কোন মহিলা যখন ঘর থেকে বের হয় শয়তান তার পিছনে ধায়, তুমি ভেবো না আমি উপরের দিকে তাকিয়ে আছি অন্যের মুখের দিকে, আমার দেহের দিকে কেউ তাকাচ্ছে না, এটা ভেবো না, পরপুরের সামনে যখনই কোনো মহিলা দাঁড়াবে তার নজরটা মহিলার মুখের দিকে হবে না, তার দেহের সর্বত্র চলে যাবে, অতএব সাবধান, নিজেরা নিজের উপরে নির্যাতন ডেকে এনো না, কোন আইন দিয়ে নারী পুরুষের এই চৌম্বিক আকর্ষণকে বিনষ্ট করা সম্ভব নয়, কোন পুলিশ র‍্যাব দিয়ে এবং সরকারি আইন দিয়ে জেল ফাঁস খাটিয়ে কশ্চিন কেন নারী নির্যাতন বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত নারীকে তার স্বভাব ধর্ম অনুযায়ী পর্দায় রাখা হবে। নারী সম্পর্কে অনেক কথাই বলতে হয়, খুবই খারাপ লাগে যখন এগুলো চিন্তা করি, ক্ষমতায়নের নামে আমাদের মা বোনদেরকে নির্মাণ শ্রমিক বানানো হচ্ছে, এই প্রচন্ড রৌদ্রে মাথায় পাঁচ সাতটা ইট নিয়ে ওই মেয়েটি যখন নির্মাণ শ্রমিক হিসেবে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, তখন কি পুরুষের লজ্জা লাগা উচিত না, বেহায় পুরুষরা তাদেরকে কিছু পয়সা কম দিয়ে ওদেরকে দিয়েই জোগাড়ি মিস্ত্রি কাজ করাচ্ছে। একদিন আমার নজর এখানে পড়েছে মাদ্রাসা কাজ করার সময়, দেখি একটা মেয়ে, সঙ্গে সঙ্গে মালিককে বললাম তুমি হয় কাজ বন্ধ করবে আর নইলে মেয়ে বিদায় করবে, সে এক মিনিট দেরি করে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের চরিত্র কোথায় চলে, অথচ মালিকটা দাঁড়িয়ে আছে সব সালাদ আদায় করে, মেয়েরা বাধ্য হয়ে বের হয় ঘর থেকে, ইচ্ছা করে বের হয় না, তারা টাকা পয়সা কামাই করলে অনেক পুরুষ খুশি, অনেক রিক্সাওয়ালা আছে দিব্য বিন্দুর মোড়ে বসে বসে পা উঠিয়ে বসে ঘুম পায়, আর হিরোইন টানে বাড়ি যেয়ে বউর কাছে ভাত চায়, বউ লোকের বাড়ি থেকে কাজ করে এসে বাচ্চাদের জন্য দুটো মুখের রুজির ব্যবস্থা করে ওখান থেকে সবাই পুরুষ লোকের ভাগ বসায়। যদি মহিলারা কাজ না করত, ঘরে বসে থাকতো, পুরুষরা বাধ্যই কাজ করত। কিন্তু মহিলারা যেহেতু কাজ করে, পুরুষরা কাজ বাদ দিতেছে। রানা প্লাজার যে মেয়েটা মরেছে, তার জীবনে বেরিয়েছে পত্রিকায়, ওই মেয়েটি 7,500 থেকে 8,000 টাকা বেতন পাইত, মাত্র 2,000 টাকা বাড়িতে ভাড়া থাকতো। সে বাড়িওয়ালা নিজে গল্প করছে, ওর স্বামী এসে সপ্তাহ সপ্তাহ এসে তার কাছে যেদিন বেতন পাবে টাকা সব ছিনিয়ে নিয়ে যাবে, একটি টাকাও মেয়েটার জন্য রেখে যেত না। বাড়িওয়ালি মহিলা বলছে, আমি ওই মেয়েটাকে খাওয়াতাম, অথচ স্বামী দিব্য ঘুরে বেড়াতাম, হিরোইন খেয়ে বেড়াচ্ছে। মেয়েদেরকে এমনি করে ক্ষমতায়নের সুড়সুড়ি দিয়ে ঘর থেকে বের করে তাদের যেমন স্বভাবধর্মের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা হচ্ছে, এমনি চূড়ান্ত কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে। এরপরও নারী জাতির এমনি তো অবলা জাতি, কথা বলে না, এরপরও তাদের উপরে যে জুলুম হয়, যে জুলুমের কোনো হিসাব নাই। আর তাদেরকে ঘর থেকে বের করার জন্য পুরুষরাই, তথাকথিত রাজনৈতিক নেতারাই সোচ্চার। এরপরও যদি মহিলারা বোরকা পরেন, হেজাব পরেন, আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে মাদ্রাসা যদি হেজাব পরে যান, সেটাও আমাদের বিচারকদের পর্যন্ত নজর পড়ে গেছে। হাইকোর্ট থেকে নির্দেশনা আসে শিক্ষা বিভাগে, কোন মেয়ে যেন হেজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে না আসে এবং তাকে বাধ্য করা না হয়। কোন কলেজের শিক্ষক বোধহয় মেয়েদেরকে বলেছিল, বাবা তুমি, মা তুমি এখন থেকে হেজাব পরে এসো। এই কথা সে কেন বলল, তাই একেবারে হাইকোর্ট থেকে নির্দেশনা আনতে হয়েছে। অথচ একটা মেয়ে যেন ল্যাংটাই ঘুরে বেড়ায়, ছেলেদেরকে চরিত্র নষ্ট করে, তার বিরুদ্ধে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সংস্কৃতি সেবীরা একটি কথাও বলেন না, এটা টু শব্দ করেন না। খেয়াল করে দেখছেন, এই সমস্ত বেহায়া দল দেশের নেতৃত্বকে দেশটা ধ্বংস করে দিল, এদের বিরুদ্ধে গণজাগরণ ছাড়া কোনো উপায় নাই। এর অর্থ ওই ঢাকার কত বলে গণজাগরণী বেয়াদব, ওদের কথা ভাববেন না। মানুষের মধ্যে যখন চেতনা সৃষ্টি না হবে, আমার মেয়ে আমাকে মধ্যে হিসাব করতে হবে, মেয়েকে কিভাবে চালাবো, মেয়েকেও ভাবতে হবে আমি একজন মহিলা হয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কিভাবে রাস্তা বের হতে হবে। যদি আমরা নিজেরা সচেতন না হই, কোন মানুষ তোমাকে সচেতন করে দেবে না, তোমার ইজ্জত নষ্ট হয়ে গেল, পুলিশ তোমাকে কি করবে, কাজ তো শেষ। পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে আজকে হচ্ছে নাকি দেখছেন না? ট্রেনে, বাসে, রাস্তায়, ঘাটে কোথাও নারীর ইজ্জতের নিরাপত্তা নেই। কালকে দেশে পত্রিকায় দিল্লিতে শতকরা 43 জন নারী এখন তারা বলছে, আমরা দিল্লি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় এই দেশে বাস করবো না, এই শহরে বসবাস করবো না। আসেন কোথায়? স্বভাব ধর্মের বিরুদ্ধে কোশ্চেন গেলে কোন আইন টেকে না। এই হাদিসগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং এর উপর আমল করার চেষ্টা করুন। যখনই নতুন কাপড় পরবেন, তখন একটা দোয়া শেখানো আছে হাদিসে, যেটা আমরা সালাদুল রাসূল দিয়ে দিয়েছি, বলে দিই আপনাদেরকে। দোয়া পড়ার অর্থই হচ্ছে মানুষ যেন মনে করে এই পোশাক আমার টাকায় হয় নাই, এই পোশাক কেনার যোগ্যতা ক্ষমতা আমার নাই। কি দোয়া পড়তে হবে? আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন এবং আমাকে এই রুজি দান করেছেন আমার ক্ষমতা এবং শক্তি ছাড়াই। এই আমার শক্তি এবং ক্ষমতা ছাড়াই কথাটা যেন আপনার মুখ দিয়ে বের হয়। আপনার টাকা আছে বলে আপনি কাপড় কিনতে পেরেছেন, এই নগদ অহংকার কোনো কাজে লাগবে না। মৃত্যুর সময় একটু করে কাফনা কাপড় ছাড়া আপনি কিছুই পাবেন না। সবসময় ওই কথাটা মনে রাখবেন, এই কাপড় কেনার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন বলেই আপনি কিনতে পেরেছেন। এই বিশ্বাসটা যেন মনের মধ্যে সবসময় উপত থাকে, জাগ্রত থাকে, সেজন্য এই দোয়াটা পড়তে বলা হয়েছে। ছেলে হও মেয়ে হও, যখনই কোনো কাপড় পোশাক করবে, লুঙ্গি কড়া, গেঞ্জি পরা, জামা গায়দা, যখন নতুন পোশাক করবে তখন এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা। বড় আমার সঙ্গে সবাই, আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবে। ওয়ান ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা তিবার রিজাল রিহুন লা লাওনা ফীহা অতিবন নেশা লৌনুল্লা রি হালহু রহ আবু দাউদ। সাবধান থাকো তোমরা, পুরুষের সৌন্দর্য হচ্ছে সুগন্ধি যাতে কোনো রং থাকবে না, আর নারীর সৌন্দর্য হচ্ছে রং যাতে কোনো সুগন্ধি থাকবে না। মেয়েরাও সাবধান হও, ছেলেরাও সাবধান হও, মেয়েরা আতর মাখো, পুরুষেরা সমস্যা নাই রং মাখবে না। হোলি উৎসব হলেও দেখলাম পত্রিকা, কদিন আগে দেখলেন পত্রিকায় লালে লাল দুনিয়া, কি আনন্দ, পূর্ণিমা হয়েছে আকাশে গায়ের লাল লাল হয়ে যাচ্ছে, এটাও একটা আনন্দ। পুরুষ লোক রং মাখে, ওদের অনৈসলামী এই হিন্দু সংস্কৃতি দেখে বাংলাদেশ ছেলেরা এখন রং মাখা শুরু করেছে, বিয়ের দিন রং ছিটায় না দেখেন না, এই সবগুলো হিন্দুয়ানি প্রথা ঢুকেছে। হোলি উৎসবের অনুকরণে সাবধান হয়ে যান। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন্না ইমরাতান ইযা বালাগাত আল মাহীদা লান ইয়াসলুহা ইউরা মিনহা ইল্লা হাযা ওয়া হাযা রাওয়া আবু দাউদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন একটা মেয়ে বালেগা হয় তখন তাহার দেহের কোন অংশ পর পুরুষের জন্য দেখা সিদ্ধ নয়, কেবলমাত্র দুই হাতের হস্ততালু এবং চেহারা ব্যতীত। এরপরেও এই চেহারা পর পুরুষের সামনে ঢেকে রাখাটাই উত্তম। হজের ময়দান পর্যন্ত আল্লাহর রসুল তার স্ত্রীদেরকে মুখে কাপড় দিয়ে পরপুরুষ থেকে পর্দা করতে বলেছেন। অতএব আমাদের সাবধান থাকা ভালো, সর্বসময় দুই মুখ হাত খুলে চলতে পারেন ঘরের মধ্যে, কিন্তু যখনই কোনো পরপুরুষ আসবে নেকাব দিতে হবে। সরকার আর বুদ্ধিজীবী নামধারী কতগুলো নাস্তিক যাই বলুক না কেন ওদিকে তাকাবেন না মোটে, আপনি আপনার পর্দা দিয়ে খেয়াল রাখবেন। ওয়ান আবু ইমরান সোহাইবা নাবিয়ান জাদ্দি কলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলু ওয়াশরাবু ওয়া তাসাদদাকু ওয়ালবাসু ওয়ালবাসু মা লাম ইউখালিত ইসরাফুন ওয়ালা মাখিলাতুন রাওহু আহমদ ওয়া নাসাঈ। তোমরা খাও, পান করো, সাদাকা করো এবং পোশাক পরিধান করো, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ সেখানে অপচয় এবং অহংকার প্রকাশ না পায়। এটা একটা মৌলিক হাদিস, আপনি খাবেন অপচয় করতে পারবেন না। পত্রিকা রিপোর্ট এসেছে বর্তমান পৃথিবীর তিন ভাগের এক ভাগ খাদ্যই অপচয় হয় এবং উন্নত বিশ্বে পঞ্চাশ ভাগ অপচয় হয়। শুধুমাত্র আমেরিকা তাদের সকালবেলা কুকুরের যে খাদ্য দেয় এইটা যদি বাঁচিয়ে রাখে এশিয়া মহাদেশের মানুষ এক বছর খেয়ে বাঁচতে পারে। দুঃখের সঙ্গে বলতে হয় মধ্যপ্রাচ্যের লোকেরা দুদিন আগেও যারা মরুভূমিতে ভিক্ষা করে খাইত বিদেশের লোক গেলে, তারা এখন মরুভূমির তলের তেলের মালিক হয়ে খাওয়ার ব্যাপারে এত অপচয় করে চিন্তাও করা যায় না। বড় বড় খাসি গরু যাবে গেছে, এখানে একটু ওখানে খেলে পুরো খাসি ফেলে দিল। এই যে অপচয় শেখ সাহেবদের, আল্লাহ পায় একদিন তোমাকে ধরবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয় করে শয়তানের ভাই। আপনারা বিয়ের অনুষ্ঠান করেন সাবধান থাকবেন, বিয়ের অনুষ্ঠানে অধিকাংশই আপনারা অপচয় করেন, অপচয় চলবে না। আপনি ভাববেন একজনের একটু একজন খায় কামু করে, এটাও শিক্ষণীয় আছে আরবদের কাছে। ওরা অপচয় করলেও কিন্তু একটা ভালো গুণ ওদের মধ্যে আছে, ওরা একজনের খাওয়ার বাদ দিলে ওইটা এসে আরেকজন খাওয়া শুরু করে দেয়। একজন একটা হাড্ডি এক পাশে গোস্ত খাইল, আরেকজন এসে ওই হাড্ডি আরেক পাশে গোস্ত খেয়ে নেবে, এটা কিন্তু ওরা আপত্তি করে, এটা ট্র্যাডিশন। ওদের একটা খারাপ গুণ যেমন আছে অপচয় করা, ঠিক না ভালো গুণটাও আছে আলমদের মধ্যে, আমরা দেখেছি। আমরা মনে করি এক প্লেটে কেউ খাইলে তাহলে ওই প্লেটে আরেকজন খাওয়া যাবে না, না কোনোই নিষেধাজ্ঞা নাই। বিড়াল এটু করলেও খাওয়া যাবে, মানুষ এটু করলেও খাওয়া যাবে, মানুষ কুকুর নয়। শুধু কুকুর এটু করলে খাওয়া যাবে না, ওটা সাতবার তিনবার ধুতে হবে, মাটি দিয়ে ধুতে হবে, তারপর সাফ করা লাগবে, কারণ কুকুরের লালার মধ্যে বিষ আছে, বিড়ালের লালায় বিষ নাই, মানুষের লালায় বিষ নাই। অতএব একে অপরের অপচয় না করে, যদি আপনি অপচয় না করা নিয়ে তো আপনি অন্যের খাওয়া নিজে খান, আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে নেকি পাবেন। অতএব বিবাহে অনুষ্ঠানগুলিতে যেভাবে অপচয় এখন হচ্ছে, দয়া করে এগুলো আপনার তওবা করুন। পোশাক আছে যতটুকু যথেষ্টটুকুই পরেন, প্রয়োজনে অতিরিক্ত পোশাক দরকার নাই। মা বোনদের বাড়ি শাড়ির দোকান হয়ে গেছে, অথচ বহু গরিব মা বোন একটা শাড়ি কেনা পয়সা পায় না। ওই মেয়েটি যখন আপনার পাশে আসে সেটা কাপড় পরে, আপনি নিজের ট্যাঙ্ক থেকে যদি ওই ভালো একটা দামি শাড়ি বের করে মেয়েটাকে দিতে পারেন, তাহলেই বলবে হ্যাঁ ধন্য আপনি ধনী মহিলা। ধনী তো সেই যে অন্তরের ধনী, হৃদয়ের ধনী, টাকার ধনী তো ধনী নয়। আপনার ওয়ার্ড্রোব ভর্তি পোশাক, যখন সাহেবা যান শাড়ি না কিনে বাড়ি আসেন না। মেয়েদের জন্য এক সেট আছে, পাঁচ সেট বানাচ্ছেন আপনি প্রতি ঈদে এক এক সেট, কেন? এগুলো বাড়তি অপচয় চলবে না? বলা তশরিফ, যতক্ষণ পর্যন্ত আপনার পোশাক অনুমতি আছে যতক্ষণ সেখানে মা আলাম ইউখালাত বি ইসরাফ বলা খোয়ালা, অপচয় থাকবে না, অহংকার থাকবে না, যতটুকু প্রয়োজন ততটুকু করবেন, এতে আল্লাহ পাক আপনাকে গুণ অপরাধী করবেন না কেয়ামতের মাঠে। কিন্তু বাড়াবাড়ি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি জারাসুন, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে ঘুঙুর আছে। ঘুঙুর বোঝেন তো? একদিন আল্লাহ রাসূল বসে আছেন বাড়িতে, নানাবিধ মহিলা তো আসে, ওই ঘুঙুর বাজাতে বাজাতে এক মহিলা ঢুকেছে। আয়েশাকে আল্লাহর নবী ডাক দিলেন, এ আয়েশা কি কিসের শব্দ শোনা যায় আমার বাড়িতে? বলি একটা মহিলা আসে ইহুদি, তো ওদের তো অভ্যাস ঘুঙুর বাজাতে এসছে আমার বাড়িতে। ওকে বলে দাও ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ঘুঙুর বাজে। আর আপনার এই হাদিসটাও তো জানেন, লা তাদখুলু মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়া তাসাবির, যে ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে প্রাণীর ছবি, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কুকুর বলতে যে কুকুর ক্ষতিকর কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত পাহারাদার কুকুর নয়। হাদিসগুলো মনে রাখবেন। প্রত্যেকের ঘরে ঘরে নেতা নেত্রীর ছবি, পিসাবের ছবি, এটাই বাপরে বাপ, বরকত হয়ে যাও ঘরের মধ্যে, জি না চলবে না? এমনকি আপনার বাপের ছবিও যদি থাকে উঠিয়ে ফেলবেন সেখান থেকে। এগুলো কে বলবে, কে শুনবে? মুসলমান আস্তে আস্তে মূর্তি পূজারী হয়ে গেল। এমন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা নাই যেখানে মূর্তি নাই, ঘরে ঘরে মূর্তি। বাইরে তো সিমেন্টের আর রড সিমেন্টের মূর্তি বানানো আছে, এবার ঘুরে ঢুকেছে ঘরের মধ্যে সুন্দর করে বাঁধানো, চলবে না। এগুলা আমরা ফেরেশতাকে আউট করতে চাই না, কারণ এই ফেরেশতা কিয়ামতের দিন আমার সাথী হবে, এই ফেরেশতা জান্নাতে আমার সাথী হবে, সেখানে কোনো মানুষ আমার সঙ্গে যাবে না। অতএব রহমতের ফেরেশতা আমার ঘর থেকে বিতাড়িত হোক, এটা কোনো মুমিন চাইতে পারে না। ঘুঙুর বাজিয়ে বাচ্চাদেরকে খুশি করার জন্য অনেক সময় আপনার কিনে নিয়ে আসেন, হাঁটতে চললে আজকাল একবার জুতো বের হয়েছে, আশ্চর্য হয়ে গেলাম, ছোট্ট একটা বাচ্চা আসছে বাসায় আমাদের, পক পক পকে বাজে, বলে এই কিরে, সারা ঘর মনে হচ্ছে বিড়াল ঘুরতেছে, কোথার তো শব্দ হয় বুঝতেই পারে না। অবশ্যই দেখি ও জুতো তলে এমন করে বানানো আছে যে হাঁটবে আর বাজবে, হাঁটবে শব্দ হবে। মেয়ের মাকে বলে কি বা তোমার মেয়ে ছেলে কি বাচ্চা কি পড়েছে, বলে বাচ্চা কোথায় না যায় হারি টেরে যায় তাই ওই জুতো কিনে দিয়েছি। বলে আপনার তো মেরি ফেলতে দরকার, বাচ্চা কোথায় যাবে টের পান না? একটা মুরগি যদি কুকু করে বাচ্চাটা নিয়ে আসতে পারে, আপনি কিসের মা হয়েছেন? ফেলেন এই জুতা, আসলে ঢুকেছে ঘরে ঘুঙুর। এটা ইসলাম বিরোধী সংস্কৃতি, জুতার নামকে ঢুকানো হয়েছে। হাদিসটা এদের মনে রাখবেন, ওই ঘরে কখনই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ঘুঙুর অর্থাৎ বাজনা প্রবেশ করে। সবসময় বাজতে আছে, হাতের কি অলঙ্কারটাও বাজে, পায়ের ওটাও বাজে, এখন জুতোও বাজে আরম্ভ করে দিয়েছে, দুদিন পরে আর কি বাজবে আল্লাহ ভালো জানে। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা খালিফুল মুশরিকিন ওয়া আউফারুল লুহা ওয়া আহফুর শাওয়ারে মুত্তাফাকুন আলাইহি, হে মুসলমান মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি ছাড়ো গোব ছাটো, এক কথা শেষ, দাড়ি ছাড়ো গোব ছাটো। এখন মৌলবীরা ফতোয়া দিয়ে বেড়াও কতটুকু কাটা যাবে কতটুকু কাটা যাবে না, এক ইঞ্চি না হাফ ইঞ্চি, সিক্স ইঞ্চি না কত ইঞ্চি পৌন ইঞ্চি, তুই ফতোয়া দিয়ে বেড়াও বেটা। তোর মৌলবীকে ধার ধারে হাদিস আমার সামনে মৌল পরিষ্কার হয়েছে, কাসু সাহেব আহফুল লোহা, দাড়ি ছাড়ো গোব ছাটো, কথা শেষ, আর তুই ব্যাখ্যা দরকার আছে? ভাষাটা কি হচ্ছে? খালিফুর মুশরিক রে মুসলমান, মুশরিকদের বিরোধিতা করো। হ্যাঁ আপনি বললেন তার দাড়ি ছাড়লাম হয়ে গেলাম শিখ, জি না, শিখ মার্কা দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর মার্কা দাড়ি রাখা যাবে না, পার্থক্য থাকতে হবে আপনার। সেটা আপনার মধ্যে আছে বুঝে নিয়েন, শীঘ্র জন্ম হাত দ্বারা ব্যাকে চুরি কি কায়দা কানুন করে রাখে, এটা চলবে না। এমনকি মাথার চুল পর্যন্ত আল্লাহ নবী দুই ভাগ করতে, মুশরিকরা চুল মাঝখান দুই ভাগ করে না, লম্বা করে ছেড়ে দেয়, লম্বা হতে হতে শেষকালে কোথায় যায় আল্লাহ ভালো জানে। জটাধারী দেখেন না কিছু ঘুরে বেড়া ব্রাহ্মণ, লম্বা হতে হতে এমন হয়েছে কি করে বাঁধে, আর ওর মধ্যে দুনিয়ার রুকুন ভর্তি হয়ে আসে। এগুলি নাকি সভ্যতা, মুসলমান অসভ্য জাত নয়, মুসলমানের কাজে কর্মের সব জায়গায় সুন্দর পরিচ্ছন্ন ব্যবহার এবং সংস্কৃতি থাকতে হবে। রাহুল বুখারি ইবনু আব্বাস বলছেন আল্লাহ রাসূল লানত, আল্লাহ লানত করেছেন ওই সমস্ত পুরুষদের যারা মহিলা সাজে, ওই সমস্ত মহিলাদের যারা পুরুষ সাজে। অন্য হাদিসে এসেছে ইবনু আব্বাস থেকে বুখারী শরীফেই, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, যে সমস্ত মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব পুরুষরা মেয়েদের পোশাক পরে ঘর থেকে বহিষ্কার করে দাও। অধিকাংশ ছেলেদের দেখছে মেয়েদের পোশাক পরে খুব ভালো লাগে, অনেক বেয়াদব মেয়ে আছে পায়জামা পাঞ্জাবির সামনে হাঁটে, ওটা কি, এটা পুরুষ নামে বোঝার উপায় নাই, এতে সাবধান। দুনিয়া তো গেছ গোল্লায়, আখেরাত তোমাদের জাহান্নাম মজুদ হয়ে আছে। ওই ব্যক্তির যারা মাথায় পরচুলা লাগায় এবং অন্যের নিজের মাথায় পরচুলা লাগায় এবং অন্যের মাথায় পরচুলা পরিয়ে দেয় জোয়ান দেখানোর জন্য, চুল কালো করে। আমাদের যত রাজনৈতিক নেতা আছে একটাও জীবনে বুড়ো হবে না, ওরা তার চুল সবসময় কালোই থাকে, দেখছেন না আপনারা, দেখেন। আর আমাদের মহিলা রাজনীতিকরা ভুরু কাটতে কাটতে এমন ফার্স্ট ক্লাস করে রাখে, মনেই হয় না যে কোনো 67 বছরের বুড়ি, উনি তো 17 বছরের সুগরি, হবে না, বয়সকে মার দিতে পারবে না, যতই দাঁড়িয়ে আর ভুরু কাটেন লাভ হবে না কিছু। এদের সম্পর্কে কঠিন হুঁশিয়ারি, লানত আল্লাহর, দুনিয়াতে তো জনগণ লানত খাচ্ছে বাবা ভালো করে, আখেরা তো আল্লাহর লানত খাওয়া লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। ইবনে মাসউদ একদিন এই হাদিসটা শুনালেন, শুনালে একটা মহিলা ছুটি চলে আসছে, এ ইবনে মাসউদ তুমি নাকি মহিলাদেরকে লানত করো, আমি তো কোরআন হাফেজ, কোরআনে কোথাও তো এরকম হাদিস, কোরআনে এরকম আয়াত পাইলাম না যে পরচুলা লাগানো যাবে না, তুমি কোথায় পেলে? তখন ইবনে মাসউদ সুন্দর জবাব দিলেন, তুমি কি সূরা হাশর 7 নম্বর আয়াত পড়ে দেখো নাই, ওমা আতাকুম রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নির্দেশ দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আমার রাসূল বলেছেন লানাল্লাহুল মুস্তাসিমিন ওয়াল মুস্তাসিমাত ওয়া মুনতাসিবিন বিল রিজাল বিন নিসা ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাসিলা, আমার রাসূল বলেছেন নারীর বেশধারী পুরুষ, পুরুষের বেশধারী নারী, ঠিক অমনি ভাবে যে সমস্ত নারীরা পাকা চুল তুলে খালি কালো চুলগুলো রেখে দেয়, আবার সব সাদা হয়ে গেলে আবার কালো করে জোয়ান দেখায়, এদের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। আর আমার রাসূল নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, ওমা ইয়ান্তাকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ু ইউহা, যতক্ষণ তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হয় ততক্ষণ তিনি কোনো কথা বলেন না। অতএব আল্লাহর কথা কোরআনে যা, রসুলের কথা হাদিসেও তাই, দুটোরই মর্যাদা সমান। বলো হে মহিলা তুমি কি বলতে চাও, মহিলা তখন একবার ঠান্ডা করে কান্দতে কান্দতে বললো, হে ইবনে মাসউদ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলে, আমি ভুল ছিল চিন্তা আমার, আমি আজ তওবা করলাম, আমি কখনো এই হাদিসের বিরুদ্ধে একটি কথা আর কখনো বলবো না। সুবহানাল্লাহ, হে মুমিন নরনারী, বাহ্যিক সংস্কৃতিকে হালকা করে দেখো না, তোমার পোশাকের পোশাকই তোমার পরিচয় মনে রাখবে। হে আলেম সমাজ, তোমাদের ধর্মীয় পোশাক পরতে হবে, ধর্মীয় পোশাকের সঙ্গে রাজনৈতিক যোগ করবে না, বিভিন্ন পরিবেশে মিশতে হয় তোমাকে, তাই তোমাকে প্যান্ট শার্ট পরতে হয়, নইলে মানানসই হয় না, তা দাড়ি কেটে খাটো না করলে মানুষ খারাপ মনে করে। এই যে তোমাদের টেকনিক শুরু হয়ে গেছে, আপোষমুখী টেকনিক বাতিল করো, ইহুদি নাসারা মুশরিকের পোশাকের সঙ্গে কোন রকম আপোষ নাই, আমার পোশাক আমার, তোমার পোশাক তোমার, দেখলে মানুষ চিনতে পারবে এটা গরু না ছাগল না একটা কুকুর একটা ছাগল যদি পাশাপাশি থাকে সেটা অর্থ সহজ নয়, যে কুকুরকে ছাগল মার্কা যদি লোম পরেই দেওয়া হয় তোকে ছাগল ভেবা করতে পারবে ও? তুই হলি বেটা মুসলমানের বাচ্চা, তুই বাঙালি ছেলে, বাংলাদেশের পোশাকই আলাদা, মুসলমানদের চরিত্র আলাদা, আকিদা আলাদা, বিশ্বাস আলাদা, সংস্কৃতি আলাদা, তুমি নিজেকে যতই ঢাকার চেষ্টা করে পারবে না। তোমার ছেলে ছোট্ট বাচ্চা আব্বা বলে ডাকবে, সে কখনো দিদি বলবে না। তোমার বাচ্চা সবসময় ফুফু বলবে, খালা বলবে, সে কখনোই পিসি মাসি বলবে না। তো যতই তুমি চেষ্টা করো হবে না এটা। অতএব ইসলামী সংস্কৃতির এই বাহ্যিক রূপ পোশাক, এই পোশাক, এই সংস্কৃতি, এটা হচ্ছে সাবধান, এটা রক্ষা করার জন্য নারী হও পুরুষ হও নিজেকে নিজের দায়িত্ব মনে করে কাজ করে দিতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়াতে এবং আখেরাতে তার দিনদার এবং মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।